الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد سورة تكاثر سارتي هذا سورة تكاثر أي سورة هو مكي سورة نبي كريم صلى الله عليه وسلم مكي جبن أي سورة نازل حي جاء سورة الله رب العالمين মানুষ কে সম্বোধন করে বলেছেন, মানুষের মধ্যে মুসলিমও রয়েছে আর অমুসলিম কাফেরও রয়েছে, সবাইকে সম্বোধন করে আল্লাহ ফাকরাব্বুল আলামিন বলেছেন যে মানুষের স্বভাব হচ্ছে দুনিয়ার ধন সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতা করা, ধন সম্পদের টাকা পয়সার আয়েশ আরামের প্রাচুর্যের প্রতিযোগিতা করা, আল্লাহ কুমুত্তা কাফর যে মানুষের স্বভাব। একটি হাদিসে রয়েছে, হাদিস শোনাই যে এই সুরা নাজেল হওয়ার আগে একটি হাদিস বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসটি খুব প্রসিদ্ধ হাদিস, লাউ কানা লিবনি আদামা ওয়াদিয়ান মিন মালিন লাবতাগা সালিসান, আদম সন্তানের যদি দুটি মাঠ ভর্তি করে, দুটি উপত্যকা ভর্তি করে যদি ধন সম্পদ দেওয়া হয়, নাজমিন লাগেন সোনা ভর্তি করে দিয়ে দেওয়া হয়, দুটি মাঠ ভর্তি সোনা, লাবতাগা সালিসান পেট ভরবে না, এত স্বর্ণ পেয়েও পেট ভরবে না, লাবতাগা সালিসান চাইবে যে যদি আরেকটা তৃতীয় মাঠ ভর্তি স্বর্ণ পেতাম, যদি এশিয়া মহাদেশের কেউ বাদশাহ হয়ে যায়, রাষ্ট্রপতি হয়ে যায়, যদি খলিফা হয়ে যায় তো বলছেন না যদি আরো পেতাম, আফ্রিকারও পেয়ে যেতাম, লাভটা ফালেছেন। আর নিজের বাস্তব জীবনে দেখেন, এত বড় বড় উদাহরণ না দিয়ে নিজের কথাই দেখেন, যখন আপনার কাছে তেমন কোনো পয়সা ছিল না, তখন ভাবছেন আমার কাছে 10-20 হাজার টাকা হইলে একটা ছোটখাটো কোনো দোকানপাট করে একটা ব্যবসা করবো, হ্যাঁ ছোটখাটো করে আমার রুজি রোজগার চলবে। অনেকে এরকম ছিল, অনেকের কি সবারই বলতে পারি, আমি তো নিজের কথা বলছি যে এইসব পয়সার দরকার নেই, আমি কল্পনা করতে পারি যে মাসে আসবে 20-30 হাজার আসবে, আর খরচে এত পানির মতো মাসে 20 হাজার শুধু একটা পরিবার চালাইতে লাগবে, কল্পনাও করিনি আমি, পাওয়া তো দূরের কথা আর চাওয়া তো দূরের কথা, আমি কল্পনা তো জানি একটু দূরে, আমি ভাবছিলাম যে আমার কাছে কোনো রকম সংসারটা চালাবার পয়সা হইলি তো হইল, কিন্তু এত পয়সা আল্লাহ পাক দেওয়ার পরেও মনে হচ্ছে দুনিয়ার স্বভাব হচ্ছে পেট না ভরা, আরো হইলেও অসুবিধা নেই, আরো হইল আরো চাইবেন না, কেন হয়ে গেছে যে যথেষ্ট হয়ে গেছে, আমার 2000 রিয়াল বেতন হয়ে গেছে, 3000 হয়ে গেছে, আর কি করব, মাসে আমার 3-4 হাজার ইনকাম হয়ে যাচ্ছে, আরে এত আর বেশি কি দরকার, এরকম আত্ম দুনিয়াতে পাবেন কোন লোক পাওয়া যাবে না। তবে পার্থক্য আছে, কিছু লোক আছে লোভ সামলাইতে পারে না, ওর জন্য একবারে ছোটাছুটি করছে মরিয়া হয়ে, তারপরও ছুটছে 5000 ইনকাম, তারপরও দৌড়াদৌড়ি ছোটাছুটি শেষ নাই, আর কিছু লোক আছে এত ছোটাছুটি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যা দিয়েছেন তাতে চলে যাচ্ছে, এখন আমি দিনের কাজ করি, তারপরেও মনে আশা আকাঙ্ক্ষা যে বেশি আছে অসুবিধা নেই নেব, ঠিক না। আল্লাহ পাক বলছেন আল্লাহ কুমুত্তাকাসুর, আল্লাহ মানে হচ্ছে ব্যস্ত করে দেওয়া, মহাচ্ছন্ন করে দেওয়া, মশগুল করে দেওয়া, খুব সহজ ভাষায় মশগুল করে দেওয়া, আর কম তোমাদেরকে, আর তাকাসুর কাসির থেকে, কাসির মানে অধিক বেশি, আর তাকাসর মানে প্রতিযোগিতা, প্রাচুর্যের প্রতিযোগিতা, তাহলে অর্থ কি হবে এই আয়াতের, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহচ্ছন্ন করে দিয়েছে, তোমাদেরকে তাতে মশগুল করে দিয়েছে, ব্যক্তিগত তাতে কে বেশি বড় হইতে পারি, কে বেশি আগে বাড়তে পারি, কে বেশি পয়সাওয়ালা হইতে পারি, এতেই তোমরা ব্যস্ত হয়ে রয়েছে, এমনকি তোমাদের মৃত্যুর মুহূর্তে চলে আসবে, করতেই থাকবে এই কাজ, হাত্তা যরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবরস্থান পর্যন্ত পৌঁছে যাবে, কবরস্থানের জিয়ারত করে ফেলবে, অর্থাৎ জিয়ারত করা মানে সেখানে পৌঁছে যাওয়া, কবরে পৌঁছে যাওয়া পর্যন্ত। বরং বাস্তবে দেখা যায় যে যুবকদের চাইতে পয়সার লোভ লালসা বৃদ্ধদের মধ্যে বেশি, যত বয়স বাড়ে তত কিন্তু পয়সার দুনিয়ার লোভ লালসা বেশি হয়, কথা সত্য না মিথ্যা, পরীক্ষা করে দেখেননি, আর বৃদ্ধ লোকেরা স্বীকার করবে না কিন্তু, হ্যাঁ সত্য, আপনি আপনার 20 বছর যখন বয়স ছিল তখন কত পয়সার উপর টান ছিল এবং পয়সার কত প্রয়োজনীয়তা বোধ করতেন, সেটা সেটা এখন তুলনা করেন, কম্পেয়ার করে দেখেন এত এখন কত বোধ করছেন, এখন বোধ করছেন আমার একটা ছেলেকে পড়ে কিন্তু মাসে 5000 টাকা লাগে, 10000 টাকা লাগে, এইটাই যে চাহিদা, মনের চাহিদা, প্রতিযোগিতা হয়েছে, কম্পিটিশন, আর তাহলে ছেলের যদি এতটা লাগে তাহলে স্ত্রীর মা বাবা আছে, আবার আমার নিজের আছে, কাজ আছে ইত্যাদি ইত্যাদি, আরো কাউকে দিতে হবে, আরো অনেকের হক আছে, অনেক দায়ী দায়িত্ব আছে, গ্রামে বাড়ি ছিল এখন ঢাকা শহরে থাকেন, 20 বছর বয়সে আপনি ঢাকা শহর কথা চিন্তাও করেননি, কথা সত্য না, তাহলে মানলেন, তাহলে এখন আপনি চিন্তা করেন ঢাকা শহরে থাকি কিন্তু হয়তো বাসা ভাড়াই থাকি অথবা ছোটখাটো একটা বাড়ি আছে একটা করবো, পাঁচতলা করবো, এরকম চিন্তা ভাবনা, যত বয়স বাড়ছে তত কিন্তু লোভ লালসা বাড়ছে, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, মওত পর্যন্ত এই লোভ লালসা আর আধিক্যের প্রতিযোগিতা, প্রাচুর্যের প্রতিযোগিতা আর এতে মোহচ্ছন্ন থাকা, এটি হচ্ছে মানুষের স্বভাব। ইল্লামান রাহিমাল্লাহ, আল্লাহ যার উপর খাস রহমত করবে, লোককে সংযত রাখবে, আল্লাহ যা দিচ্ছে আলহামদুলিল্লাহ এতে চলে যাচ্ছে, তবে যেটা হালাল উপায় চলে আসছে নেন। ধন সম্পদ বেশি আসা দোষ নাই, কিন্তু সেটা যদি হক আদায় করা যায়, খরচ হক আদায় করতে হবে, এবং সেটা যদি ভালো জায়গায় খরচ করা যায়। মুশকিলটা কোথায়, যে হারাম পন্থায় যদি উপার্জিত হয়ে আসে সমস্যা, যে লোভ সামলাতে না পেরে দেখলাম যে হারাম পথ তো অনেক, হালাল পথ খুব সীমিত সংকুচিত, কিন্তু হারাম পথ অনেক, সেটা ওই পথে ঢুকে পড়লেন, এটা হচ্ছে সমস্যা। আর সমস্যা হচ্ছে টাকা পয়সা হয়তো হালাল পথে আসলো, বেতন মাসাল অনেক বেড়ে গেছে, এখন টেকনিক্যাল কাজ জানে ইত্যাদি, বা ব্যবসা বাণিজ্য করে অনেক পয়সা হয়ে গেছে, গাড়ি নিয়ে অনেক পয়সা হয়ে গেছে, কিন্তু পয়সা খরচ করতে গিয়ে পদস্খলন, এখন আর হালাল কাজে শুধু খরচ না, খরচ অযোগ্য কাজে সব খরচ না, বরং হতে হয়তো অনেক সময় অবহেলা হয়ে যাচ্ছে, কিন্তু হারাম কাজে খরচ শুরু হয়েছে, বিষ লাগিয়ে দিয়েছে, বিষ লাগার কল্পনা করতে পারেনি যখন পয়সা ছিল না, কিন্তু এখন তা শুরু করেছে, এমন এমন খরচ করছেন যেগুলি সব হারাম খরচ করছেন, আপনি হারাম কাজে খরচ করছেন, অপচয় করছেন। আর জাকাতের ক্ষেত্রে কি কোনটা, আর যদি দান খায়রাত করতে বলা হয় যে দিনের কাজে ফিসা বিল আল্লাহর রাস্তায় কিছু খরচ করেন আর আল্লাহর দিনের দাওয়াতের জন্য ব্যয় করেন, তখন মুশকিল লাগছে, এগুলো হচ্ছে সমস্যা। আর অধিকাংশ মানুষ যেহেতু পয়সার হক রক্ষা করতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হক রয়েছে পয়সায়, আল্লাহ এই নিয়ামতে, সে হক রক্ষা করতে পারে না, সেই জন্য পয়সা হচ্ছে সমস্যা। না হলে পয়সা যদি হক আদায় করা যায়, তাহলে এই পয়সা দিয়েই দিনের খেদমত হবে বেশি। হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তাআলামুন, কোশ্চিন কালেও নয়, মানে এমনটা করো না, সাওফা তাআলামুন, শীঘ্রই জানতে পারবে, খুব শীঘ্রই তোমরা জানতে পারবে। তোমা অতপর আবার বলছি যে কোশ্চিন কালে নয়, এমনটা করো না, সাওফা তাআলামুন, মানে এত লোভ করিও না, এত প্রতিযোগিতা করিও না পয়সার জন্য, দুনিয়ার প্রাচুর্যের জন্য, সাওফা তাআলামুন, শীঘ্রই তোমরা জানতে পারবে, দুইবার করে বলেছেন, এই জন্য তাফসীর করেন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, প্রথমটিতে সম্বোধন করা হয়েছে কাফেরকে, আর দ্বিতীয়টিতে সম্বোধন করা হয়েছে মুসলিমকে, হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো জায়গায় যে একাধিকবার কোনো কথা নিয়ে আসলে তার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, অর্থ আছে, এটাও হতে পারে। কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, কোশ্চিন কালে নয়, লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, তোমরা যদি জানতে পারতে, লাউ যদি, যদি তোমরা জানতে ইলমাল ইয়াকিন, ইয়াকিন মানে হচ্ছে না নিশ্চিত, ইয়াকিন মানে নিশ্চিত, আর ইল মানে জ্ঞান, নিশ্চিত জ্ঞান যদি জানতে পারতে, অর্থাৎ তোমাদের জানা যদি একবারে ইয়াকিনের সাথে হইত যে আল্লাহ পাক তোমাদের জন্য কি রেখেছেন আখিরাতে যদি তোমরা সৎকর্মশীল নেক হও, আর আল্লাহ পাক তোমাদের জন্য কি আজাব রেখেছেন যদি ধন সম্পদের হক আদায় না করো, ধন সম্পদ দিয়ে যদি পাপ হয়, ধন সম্পদের কারণে যদি আল্লাহর জিকির থেকে, ইবাদত বন্দেগি থেকে, নামাজ থেকে, ফরজ ওয়াজিব থেকে গাফিল হয়ে যাও, কাল্লা তাআলামুনা ইলমাল ইয়াকিন, যদি নিশ্চিত জ্ঞানের সাথে তোমরা জানতে পারতে, তাহলে এখানে একটি কথা উজ্জ্ব আছে, তা হচ্ছে তোমরা তাহলে কখনো এই প্রতিযোগিতা করতে না, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমরা করতে না, অধিক অধিক আরো নেব, আরো নেব, আরো করবো, আরো খাবো, হ্যাঁ আরো টাকা পয়সা ইনকাম করবো, এত দৌড় দিতে না, লোভ লালসা তো বেশি করতে না। তারপরে আল্লাহ পাক বলছেন লা তারাউন্নাল জাহিম, অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নাম প্রত্যক্ষ করবে, জাহিম মানে হচ্ছে জাহান্নাম, নরক, জাহান্নামের একটি নাম হচ্ছে জাহান্নাম, আরেকটি হচ্ছে নার, আরেকটি হচ্ছে জাহিম, বহু নাম রয়েছে, হাওয়িয়া, অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে। সুম্মা অতপর আবার বলছি আল্লাহ বলছে লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, অবশ্যই অবশ্যই তা প্রত্যক্ষ করবে, তার মানে কি দেখবে, এই আইনাল ইয়াকিন, চাক্ষুষ, চাক্ষুষ প্রত্যয়, ইয়াকিন মানে প্রত্যয় ইয়াকিন, আর আইন মানে হচ্ছে চক্ষু, চাক্ষুষ প্রত্যয় বা একবারে সচক্ষের এমন এলম যেটি দেখে এলম হাসিল হয় তাকে আইনুল ইয়াকিন বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকিন দৃঢ় প্রত্যয়ের ক্ষেত্রে তিনটি স্তরের কথা উল্লেখ করেছেন, এর আবার ওই সুফিরা বিদাতিরা পীরেরা অন্যরকম ব্যাখ্যা করে, বিদাতি ব্যাখ্যা করে, কিন্তু সহি সঠিক ব্যাখ্যা আপনাদেরকে শোনাচ্ছি, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমুল ইয়াকিন বলেছেন, ইলমুল ইয়াকিন, এখানে দুই দুই ইলমের কথা বলা হয়েছে, অর্থাৎ দৃঢ় প্রত্যয়ের জ্ঞান, জ্ঞানের মাধ্যমে কোনো জিনিস সম্পর্কে, কোনো বিষয় সম্পর্কে আপনার দৃঢ় প্রত্যয় হওয়া, আর একটি হচ্ছে জ্ঞানের মাধ্যমে যেটা হলো সেটা জানার মাধ্যমে, কিন্তু চোখে দেখে নাই, শুনে, কানে শুনে, কানে শুনে হাসিল হলো, বুঝতে পারছেন, অথবা পড়ে হাসি লড়লো, চোখে জিনিসটা দেখেননি কিন্তু পড়ে থিওরিক্যাল হাসি লড়লো, থিওরিক্যাল হাসি লড়লো, কানে শুনে হাসিল হলো, এগুলি হাসিল হচ্ছে, এটা হচ্ছে এলমুল ইয়াকিন। আর তারপর বিশ্বাস হলো, ইয়াকিন হলো, এটা হচ্ছে এলমুল ইয়াকিন। আর আরেকটা হচ্ছে বাস্তবে দেখে, চোখের দেখে একবারে, কিতাব দেখে পড়ে নয়, হ্যাঁ, আর কানে শুনেও নয়, কি ঘটনাটি চোখে দেখে, এটা হচ্ছে আইনুল ইয়াকিন। যদি আপনার টেকনিক্যাল কোনো মেশিনারি সম্পর্কে বলি, তো মেশিনের আপনার যে সব রয়েছে পার্স রয়েছে, মেশিনটাকে খুলে দেখে, শরীর, শরীরে আমাদের অনেকগুলি মেশিন আছে, অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ, আর তার এক অপরের সাথে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন, যদি দেখেন হার্টের অবস্থা দেখেন, সুবহান আল্লাহ, গোটা শরীর থেকে কেমন করে হার্টের সাথে রক্তের সম্পর্ক, আর সামান্য যদি একটু বাধা সৃষ্টি হয় তাহলে ওর নাম হচ্ছে হার্ট অ্যাটাক, আর যদি একটা কোন রকমের যদি শিরা উপশিরা ছেড়ে যায় একটা স্ট্রোক, আরো কত কি, তারপরে কিডনির সাথে কি সম্পর্ক, কিডনির কি করে, এসব আমরা কিছুই জানি না, কিন্তু একজন মেডিকেলে পড়ার লোক আমাদের চেয়ে অনেক বেশি জানে, তার যদি সত্যি ইমান থাকতো তাহলে তার ইমান আমাদের চেয়ে তার মজবুত হওয়া উচিত ছিল, কিন্তু অধিকাংশ যাতে মেডিকেল পড়ার লোক তাতে হয়ে যাচ্ছে, যার ফলে আল্লাহর সাথে তাদের সম্পর্ক থাকে না, কিন্তু তাদের মধ্যে যারা ইমানদার তাদের ইমান একজন সাধারণ মানুষের বেশি, কারণ তার কাছে শরীরের কি রয়েছে, আইনুল ইয়াকিন রয়েছে, কাটা ছেঁড়া করে তারা দেখছে আইনুল ইয়াকিনে। আর কি হচ্ছে হাক্কুল ইয়াকিন, আল্লাহ পাক হাক্কুল ইয়াকিনের কথা বলেছেন সূরা ওয়াকিয়াত, হাক্কুল ইয়াকিন মানে বাস্তব, বাস্তব দেহ প্রত্যয় কিন্তু বাস্তবতার পরে সেটা বাস্তব করে দেখলেন, বাস্তব করে দেখলেন, সেটা নিজে আমলে নিয়ে এসে দেখলেন। একটা উদাহরণ দিয়ে যদি বুঝায়, গাড়ির ইঞ্জিনের উদাহরণ দিচ্ছি, গাড়ির ইঞ্জিন সম্পর্কে পড়লেন, যারা ড্রাইভিং শিখেন তারা কিছুটা শুনলেন, এটার নাম এই, এটার নাম এই, রেডিয়েটার তো কি, এসব নামগুলি পড়লেন, শুধু ফিজিক্যাল পড়লেন, এটা হলো এলমুল ইয়াকিন। আর তারপরে দেখানো হলো যে এটা এই, এটা এই চোখে দেখানো হলো আপনাকে, এখন ইঞ্জিন আপনার সামনে নিয়ে এসে দেখা হয়েছে এলমুল ইয়াকিন। তারপরে তৃতীয় স্তর হচ্ছে, এখন আপনি মেকানিক, গাড়ির ইঞ্জিন খুলে খুলে ফেললেন, তারপর আবার সেট করলেন, লাগালেন, সব কিছু দেখলেন, এটা হচ্ছে হাক্কুল ইয়াকিন, বাস্তবে করলেন। তো এই ইয়াকিনের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, হ্যাঁ, তা উদাহরণ দিতে পারেন। এই যে জাহান্নামের ক্ষেত্রে দেখেন, জাহান্নাম সম্পর্কে আমাদের কতটা জ্ঞান আছে বলেন, আমাদের জ্ঞান আছে এলমুল ইয়াকিন, তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলমুল ইয়াকিন আছে, আর স্বচক্ষে মেরাজে দেখেছেন, স্বপ্নেও দেখেছেন মেরাজেও দেখেছেন, আইনুল ইয়াকিন আছে, চোখে দেখা জ্ঞান আছে। আর হাক্কুল ইয়াকিন হচ্ছে একেবারে জাহান্নামে যাবে সেও সেখানে যে স্বাদ গ্রহণ করবে তখন বুঝতে পারে হাক্কুল ইয়াকিন। তো এই জাহান্নামকে তোমরা আইনুল ইয়াকিন দেখিস, স্বচক্ষে দেখবে, চাক্ষুষ, হ্যাঁ, চাক্ষুষ দেখে তোমার কি হবে, প্রত্যয় হবে, সম্মান আছে আলোন না, অতপর অবশ্যই অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, জিজ্ঞাসিত হয় মজুল জিজ্ঞাসিত হবে বললাম, ইয়াউমাইযিন সেই দিন, কোন দিন, কিয়ামতের দিন, বিচার দিবসে, আনিন নাঈম নেয়ামত সম্পর্কে, হ্যাঁ, ধন সম্পদ সম্পর্কে, নাঈম দুনিয়ার যেগুলি ভোগ বিলাসের বস্তু, আয়েশ আরামের বস্তু, সেগুলি হচ্ছে নাঈম, এই নিয়ামত সম্পর্কে পানাহারের বস্তুই হোক, আর লেবাস পোশাকই হোক, আর অন্য কোন ধন সম্পদ হোক, আর ছেলে মেয়ে হোক, সবকিছু সম্পর্কে সেই দিন তোমরা জিজ্ঞাসিত হবে। এই ছিল সংক্ষিপ্ত তাফসীর। এই আয়াতগুলি সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে, সেই হাদিসগুলি অল্প কিছুক্ষণ আপনাদেরকে শোনাবো। ওবাই বিন কাব রাদি আল্লাহ তাআলার নাম খুব জানেন, বড় হাফেজ ছিলেন এবং কারি ছিলেন, তিনি ওমর রাদি আল্লাহ তাআলার জামানায় তারাবি পড়াইতেন, তারাবির ইমাম ছিলেন। ওবাই বিন কাব বলছেন, কন্যা নারা হাজা মিনাল কোরআন, এই হাদিসটি, যে হাদিসটি একটু আগে শুনালাম, যে আদম সন্তানকে যদি দুই মাঠ ভর্তি করে স্বর্ণ দেওয়া হয়, ধন সম্পদ দেওয়া হয়, তৃতীয় মাঠ চাইবে, এটাকে আমরা মনে করতাম প্রথম থেকে, যেমন কোরআনের আয়াত, বিষয় একই। আর এটি হচ্ছে হাদিস রাসূলুল্লাহ সাল্লামের। এই আল্লাহ কমত্তা কাসরের তাফসিরে রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, সাহেব বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লামের কাছে একদিন গেলাম, তো তিনি সূরা তাকাসুর পাঠ করছেন, তাকাসুর পাঠ করার পরে আল্লাহ কুমত্তাকাসুর এই কথা পাঠ করার পরে বলেন, ইয়াকুল ইবনু আদম মালি মালি, আদম সন্তান বলে এ হচ্ছে আমার মাল, এ হচ্ছে আমার ধন, এ হচ্ছে আমার গাড়ি, এ হচ্ছে আমার বাড়ি, এ হচ্ছে আমার জমি, হ্যাঁ, এ হচ্ছে আমার ডলার, এ হচ্ছে রিয়াল, এই মাল মাল করতে থাকে, পয়সা পয়সা, অথচ হাল্লা কামিন মালিকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার মাল কোনটি, তোমার ধন সম্পদ মাল কোনটি ইল্লা মা আকালতা ফাআফনাইতা, যা তুমি খেলে সেটাই আসল তোমার, কমের পক্ষে ভোগ তো করলে খেলে, এটাই তো গেল সাধ্যা তো পেলে যে আমি অমুক জিনিসটা খেয়েছি, মাছ খেয়েছি, গোস্ত খেয়েছি, পোলাও খেয়েছি, এই খেয়েছি, সেই খেয়েছি, খেয়েছি, এটা তোমার কাজে আসলো, ক্ষণিকেরই কাজে আসুক, শরীরে গেল তোমার, এটি হচ্ছে তোমার মাল। কিন্তু খেয়ে কি করলে, ফাআফনাইতা, শেষ, খেলে আবার আনলোড করে দিলে গেল। মাল ধন দিয়ে যদি কাপড় কিনে ভালো লেবাস পোশাক তৈরি করেন, পরলেন, পুরানো হয়ে গেল, ছিঁড়ে গেল, সেটা আপনি ব্যবহার করলেন, এটা আপনার মাল, যদিও কিছুদিনের জন্যই হোক ব্যবহার করলেন আপনি। আর একটি ধন সম্পদ আপনার আছে, সেটা হচ্ছে সাদকা করা, যদি দান খায়রাত করেন আল্লাহর রাস্তায়, তাহলে এটাই আসল মাল আপনার, ফাম যাইতা, আল্লাহর কাছে এটা আপনি পৌঁছিয়ে দিলেন, আল্লাহর কাছে পৌঁছে দিলেন, এই নেকি, এই সওয়াব আপনার জন্য থাকলো অবধারিত। মুসলিম শরীফে এই হাদিসটি রয়েছে একটু অন্য ভাষা দিয়ে, ইয়াকুল আব্দু মালি মালি ওয়া ইন্না মালাহু মিন মালি সালাসুন, তার মাল আসলে তিনটি, মাল হচ্ছে তিনটি, মা আকালা ফাআফনা, যা খেলো খেয়ে শেষ করে দিল, আওলাবেসা ফাআবলা, পড়লো তারপরে সেটা ছেড়ে ছেড়ে গেল, কাপড় ছেড়ে গেল, আওতা সাদাকা ফাআমজা, দান খায়রাত করলো সেটা আল্লাহর কাছে পৌঁছে দিল, ওইটা থাকলো। ওয়া মা সিওয়া যালে, কয় রকমের মাল হলো তাহলে, তিন রকমটা কাজে আসলো আপনার, দুটো কিন্তু দুনিয়াতে শেষ হয়ে গেল, খাওয়া দাওয়া যেটা করলেন, যেটা কাপড় পরলেন আপনি লেবাস পোশাকের আগারে, সেটাও দুনিয়া শেষ হয়ে গেল, একটা কিন্তু আপনার সাথে একবারে জান্নাত পর্যন্ত যাবে, আপনাকে জান্নাত নিয়ে যাবে, দান খায়রাত সাদকা, আর বাকি চতুর্থ, বাকি অধিকাংশই তো থেকে যায়, আরে মানুষ খায় কতটা, আর পরে কত টাকার কাপড় আপনি পরেন বছরে, এই হিসাব যদি লাগান তো সারা জীবনে দেখবেন কত টাকারই বা কাপড় পরলাম, আর দান খায়রাতও আজকালকার মানুষ কতই বা করে, আর বাকি সব টাকা পয়সা দন দলত জমি জায়গায় কি হলো, থেকে গেল, কার জন্য থাকলো, নিজের কাজে আসলো, বলছেন অমাসে আজা লেগে, এছাড়া যা থাকলো সাজা হেবন, সেটা চলে গেল, তারই কহলিন নাস, হয় চলে গেল মানে হয়তো তার জীবনে শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, কিছু হইলো, বাকি লুটপাট করিল, ডাকাতি হয়ে গেল, ইত্যাদি চিন্তা হয়ে গেল, তার কহলিন নাস, অথবা অন্য মানুষদের জন্য ছেড়ে চলে গেল, পরিত্যক্ত ধন, যাকে বলা হয় পরিত্যক্ত ধন, মৃত ব্যক্তির পরিত্যক্ত ধন, মিরাস ছেড়ে চলে গেলেন, কে ভোগ করলো, আমার ছেলে মেয়েরা ভোগ করলো, তো করলো, নইলে আর কেউ ভোগ করলো, নইলে আর কেউ ভোগ করলো, গেল অন্যদের, সেটি আপনার নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আরেকটি হাদিস রয়েছে বুখারীতে, ইয়াতবাউল মাইয়্যাতা সালাসাতুন, মানুষ যখন মারা যায় মাইয়্যাতের সাথে তিনটি বস্তু যায়, এই হাদিস কিতাবের কাছে পড়েছি গত বছরে, তাই না, ফায়ার যাও ইসনানে, দুটি জিনিস ফিরে আসে, দুটি বস্তু ফিরে আসে, ওয়াবকা মা হুয়া, একটি বস্তু থাকে তার সাথে, ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, মানুষ যখন মারা যায় তো মৃত লাশের সাথে কবরস্থান পর্যন্ত বলছেন যে তার পরিবার, পরিবারের সদস্যরা যায়, ছেলেরা মাটি দিতে গেল, ভাইরা গেল, বাবা বেঁচে থাকলে গেল, আত্মীয় স্বজন বংশধার আছে তারা গেল, অমালহু, আর ধন সম্পদ যায়, ধন সম্পদ আবার কোথায় যায়, খাট চাদর দিয়ে ঢেকেছে, দামি দামি চাদর দিয়ে অনেক সময় ঢেকে ঢুকে নিয়ে যায়, ভালো বিছানে যায়, গাড়ি দিয়ে এখানে নিয়ে যায়, জি শহরে, আমাদের দেশে শহর, বড় শহর বলতে গাড়িতে নিয়ে যায়, আচ্ছা অমালহু, আর কি যায়, আমল যায়, নামাল পড়লে গিয়ে গিয়েছে সাথে আছে, রোজা রেখেছেন আছে, দান খায়রাত করেছেন আখের সাথে, যে কোনো নেক আমল করেছেন আখের সাথে, ফায়ারজো আলো আমালহু, মাটি দেওয়া যেমন হইল, জানাজা পড়া হইলো, দাফন করা হয়ে গেল, তখন আত্মীয় স্বজনরা ফিরে চলে আসে, আর গাড়ি গিয়েছিল তাও ফিরে আসলো, গিয়েছে চাদর গিয়েছিল, চাদর ঢাকা ছিল তাও ফিরে আসলো, খাট যে গিয়েছিল তাও ফিরে আসলো, ফিরে নিয়ে আসা হইলো, ওয়াবকা আমালহু, তার সাথে একমাত্র অবশিষ্ট থাকলো তার আমল, যদি আমল থাকে সেটাই অবশিষ্ট থাকলো, হাদিস বুখারি করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস বলেছেন, মুসনাদ আহমদে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মানুষ তো বৃদ্ধ হয়ে যায়, দেখেন বাহিন সাদা হয়ে গেছে, অনেকের সাদা হতে যাচ্ছে, অনেকের সাদা না হলেও হবে, সবার হবে, যেতে হবে, আহরম ইবনে আদম, আদম সন্তান তো বার্ধক্যে পৌঁছে যায়, বুড়া হতেই হবে, ওয়াব কামিন হয় ইসনানে, দুইটি বস্তু তার কিন্তু যুবক হয়েই থাকে, ওর যৌবন ভালো না, ও যুবক হয়েই থাকে, দুটো বস্তু আছে, ও যুবক হয়েই আছে, আপনি বুড়া হয়ে গেছেন কিন্তু আপনার সাথে দুটো জিনিস আছে, ও কিন্তু যুবক হয়ে আছে, কি আল হিরস ওয়াল আমালু, নবীন বলেছেন আমাল না, আইন দিয়ে নাই, হামজা দিয়ে, আলিফ দিয়ে, আল হিরস ওয়াল আমালু, হিরস মানে হচ্ছে লোভ, লালসা, লালসা যুবকে আছে, যেমন 20-25 বছর 30 বছর বয়সে টাকা পয়সা ধন দৌলতের লোভ লালসা, হ্যাঁ স্ত্রীর লোভ লালসা চাই, স্ত্রী চাই, 60-70 বছর 80 বছর তবুও ওই লোভ লালসা আছে, আছে সবকিছু লালসা আছে, বাড়ির লালসা, বললেন যে আরো বেশি বরং আরো বেশি হয়ে যায়। ওয়াল আমাল, আর কি হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা খুব বেশি, আশা আকাঙ্ক্ষা, আমাল মানে হচ্ছে আশা আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষা খুব বেড়ে যায়, কিন্তু আশা আকাঙ্ক্ষা শেষ নাই, প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা আছে, যার বাড়ি হয়নি বাড়ি করব, যার বাড়িতে গাড়ি নেই যাক, ভালো নিয়তে বললে অনেকে দিনদার লোকের ভালো নিয়তে বলেন যে দেশে গিয়ে ট্রেনে একসাথে বিবিকে নিয়ে যেতে হয়, বোরকা পরে খুব খারাপ লাগে, সবার সাথে উঠতে হয়, গ্যাদারিং করে বাসে উঠতে হয়, হুড়াহুড়ি করতে হয়, ওইসব ভালো লাগে না, আল্লাহ যদি তৌফিক দেয় সৌদি আরব থেকে গিয়ে একটা কার কিনবো, প্রাইভেট কার, আচ্ছা না এটা হচ্ছে ভালো নিয়তে, বাকি যারা দুনিয়াদার তাদের কথা তো কি বলবেন, দেশে একটা সিনেমা হল খুলবো, একটা ইনকাম সোর্স এর ব্যবস্থা তো করতে হবে, টাকা পয়সা এখান থেকে নিয়ে গিয়ে একটা সিনেমা হল খুলবো, আরো কত কি করবে। তো এই যে লোভ লালসা এবং আশা আকাঙ্ক্ষা, এই করব সেই করব, অনেক সময় আশা আকাঙ্ক্ষা ভালো আশা আকাঙ্ক্ষা থাকে, আমি আলহামদুলিল্লাহ হজ করেছি, আমার আব্বাকে এখন হজ করাবো, আমার আম্মাকে এখন হজ করাবো, আমার স্ত্রীকে হজ এখনো করাইতে পারিনি, ভালো কথা এগুলো অবশ্য, নেকির আশা আকাঙ্ক্ষা খুব প্রশংসনীয় বিষয়, কিন্তু অনেক সময় শুধু লোভ আর লালসা আর আকাঙ্ক্ষা কিসের, দুনিয়া দুনিয়া পয়সা ধন দৌলতের আশা আকাঙ্ক্ষা, গ্রামে বাড়ি করেছি এখন উপজেলায় করবো, উপজেলা হয়েছে এখন টাউনে করবো, টাউনে হয়েছে এখন সিটিতে করবো, সিটিতে হয়েছে কিন্তু সিটিটা রাজধানী সিটি না, রাজধানীতে করবো, রাজধানী মুখী, আমাদের সমাজের লোকেরা কিন্তু সবাই গ্রামে থাকতে চায় না, সবাই শহর বড় শহর, এই হলো আশা আকাঙ্ক্ষা, এগুলি মানুষের সাথে থেকে যাবে। একটি হাদিস দিয়ে শেষ করে দিচ্ছি, তা আমরা করছেন মনে হয় কিন্তু হাদিসটির প্রয়োজন রয়েছে, এই সুরার সাথে সম্পর্ক আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন, আর সেই দিন আবু বকর ক্ষুধার্ত, ওমানও ক্ষুধার্ত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, বাইনামা আবু বকর ওমর জালেসান ইজ জাআহুমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন আবু বকর ওমর মসজিদে নববীতে বসে আছে, যে খিদায় আছে বাড়িতে খাবার নেই, তো মসজিদে বসে থাকি, যদি কারো মনে দয়া হয় বা কারো যদি মনে আশা আকাঙ্ক্ষা হয় যে আবু বকর কিদিন খাওয়াই না হয়, যদি কেউ নিয়ে যায় বা কোনো কিছু যদি চলে আসে মসজিদে তো একটু কিছু পাওয়া যাবে, আল্লাহ আকবার, কত খিদা ছিল চিন্তা করেন, তাহলে কত খিদা ছিল, বসে আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়েছেন, পৌঁছলেন সেখানে, জিজ্ঞাসা করলেন মা আজলাসা কমা হা হোনা, এখানে তোমরা দুজন বসে আছো কেন, বসে আছো কেন, আবু হুরায়রা বর্ণনা করছেন উনি তো আশাবিষ্ট করে মূল মসজিদে নবী থাকতেন, পাড়ি ঘর কিছুই ছিল না, তার মসজিদে নবীতে সবাই সবাই থাকতেন, দেখছেন দৃশ্য দৃশ্য দেখছেন, আল্লাহ দুইজনে বলে ওয়াল্লাযি বাআসাকা বিল হক, সে আল্লাহর কসম শপথ করে বলছে যিনি আপনাকে সত্য নিয়ে পাঠিয়েছেন প্রেরণ করেছেন, মা আখরাজানা মিন বুয়ুতিনা ইল্লা জু, আমাদের বাড়ি থেকে এই রোদের সময় এই গরমের সময় একমাত্র খিদাই বের করেছে, খিদার তাড়নায় বেরিয়েছে, চেয়ার এখানে এসে বসে আছে, আর কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসেনি, নামাজ পড়ারও সময় নয় এই সময়টা, যে মসজিদে এসেছি, আলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ঠিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াল্লাযি বাতানি বিল হাক্কি মা আখরাজানি গায়রু, আমি আল্লাহর কসম করে বলছি যে আমিও ওই জন্যই বেরিয়েছি যে জন্য তোমরা বেরিয়েছো, একমাত্র ওই উদ্দেশ্যেই বেরিয়েছি, এছাড়া আমারও কোনো উদ্দেশ্য নাই, আমি খিদার কারণে বেরিয়েছি, আল্লাহু আকবার, ফান্তালাকু সবাই চললেন, হাত্তা আতাবাই তারা জলি মিনাল আনসার, আনসারীদের বাড়িতে আসলেন, এক আনসারীর বাড়িতে, ফাস্তাক বালা থমুল মার আথ, বাড়িতে স্বামী নেই, মহিলা আছে, কিন্তু মহিলা দেখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে আমাদের বাড়িতে আসেননি, আজকে এসেছেন, ইস্তেকবাল করলেন, অর্থাৎ আপ্যায়ন মানে খাওয়া দাওয়ার আপ্যায়ন শুরু হয়নি, এক তো আমাদের দেশের আপ্যায়ন বলা হয় খাওয়া দাওয়ার আপ্যায়ন না, খাওয়া দাওয়ার আপ্যায়ন না, ইস্তেকবাল করেন মানে সালাম দোয়া, আসেন বসেন এইটুকু, সকাল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওই মহিলাকে বললেন আইনা ফুলানুন, অমুক কোথায়, মানে তোমার স্বামী কোথায়, সকালাত বললেন জাহাবা ইস্তাজে বলানা মা আন, মিষ্টি পানি অনেক দূরে পাওয়া যেত মদিনায়, মদিনায় মিষ্টি পানির খুব দূরে ছিল, সেখানে মিষ্টি পানি নেওয়ার জন্য গিয়েছে, তার যা সাহেব হোম ইয়াহমুল কিরবাতাহু, তার মধ্যেই স্বামী চলে এসেছে, ওই আনসারি চলে এসেছেন, আর কাঁধে পিঠে করে নিয়ে আসছেন মশক, মশক বুঝেন তো না, হ্যাঁ পানির চামড়া, চামড়ার যে মশক তৈরি করে সেটা তৈরি করে আসলে ওই বকরির চামড়া দিয়ে, দেখেছেন, আর বকরির চামড়া হুবহু একেবারে বকরির মতো থাকে, পানি ঢালা হয় এই নলের দিক থেকে, এদিকে এদিক দিয়ে পানি ঢোকানো হয়, আর পেছন পেছন দিকে কি থাকে একটা হালকা ছিদ্র থাকে, ওই যে লেজ আছে ওখান থেকে একটা হালকা ছিদ্র থাকে, ওই হালকা ছিদ্রে পানি যদি পান করতে হয় তো ওই হালকা ছিদ্র দিয়ে পানি পান করে, পানিটা যেন পুরো ভর্তি করে দেবেন, একেবারে মনে হবে যে আসলে গলা কাটা বকরি, গলা কাটা খাসি বকরির মতো মনে হবে, এটা হচ্ছে মশক, হয়তো অনেকেই দেখেননি, এখনো দেখা যায়, অনেক জায়গায়। তো পানি নিয়ে আসছেন মশকে ভরে, ফাঁকা আল্লাহ, তিনি বলছেন মারহাবান, মারহাবা, মারহাবা মানে হ্যাঁ স্বাগতম হচ্ছে ভাব অর্থের। আমাদের বাংলা ভাষায় যেহেতু স্বাগতম বলা হয়েছে, খুব সামনে একটু ফার্সি ভাষা বললেন, হ্যাঁ হয়তো ইংরেজিতে বলবেন এখন, ঠিক আছে, শাব্দিক অর্থ হইতো না, মারহাবা শাব্দিক অর্থ করবো সেজন্য বলছি। ভাব অর্থ বাংলা ভাষাতে যেটা স্বাগতম দিয়ে বলছেন সেটা হচ্ছে মারহাবা, কিন্তু মারহাবা মানে হচ্ছে যে আপনার জন্য আমার বাড়ি আমার অন্তর প্রশস্ত উদার, আসুন। রাহাবুন মানে হচ্ছে কোষাদা প্রশস্ত। আল্লাহ পাক কোরআনে কারীম ওই তিন সাহাবি যারা তাবুকে যেতে পারেনি তাদের তওবা কবুলের ক্ষেত্রে উল্লেখ করেছে, ফাযাকাত আলাইহিমুল আরযু বিমা রাতাবাত, পৃথিবী অত্যন্ত প্রশস্ত হওয়া সত্ত্বেও পৃথিবী তাদের জন্য সংকুচিত হয়ে গেছিল, সংকীর্ণ হয়ে গেছে। ওই রাহবা থেকে হচ্ছে মারহাবা, মারহাবা মানে আমার অন্তর আপনার জন্য খোলা উদার, আসুন জড়িয়ে নেব, আমার বাড়ি আপনার জন্য কোষাদা, এমন নয় যে বাড়িতে জায়গা নেই, কি মেহমান আসলো রে, মারহাবা বলার উদ্দেশ্য যে আপনার জন্য আমার বাড়িতেও জায়গা আছে অন্তরে জায়গা আছে। আর যদি মারহাবা কাউকে না বলেন তার মানে আমার বাড়িতে ছেলে মেয়েদের শোয়ার জায়গায় দিতে পারি না, তাদের খাবারের অবস্থা দিতে পারি না, আর খাওয়া এখানে এসে মেহমান আমাকে পরিশ্রম করবে, তাহলে মারহাবা বলছেন না তাকে, লামারহাবা, আমার জন্য আপনার বাড়িও প্রশস্ত না আর আমার অন্তর প্রশস্ত না। মারহাবা মানে হচ্ছে শাব্দিক অর্থ। তো আরবিতে মারহাবা বলা হয়, খাদিমুল হারমাইন শরীফের মালিক আবদুল্লাহ হাফেজাল্লাহ যে আসলেন কয়েকদিন আগে, তো অনেক জায়গায় বোর্ড লাগানো আছে, সবচেয়ে সুন্দর বোর্ড যেটা সেটা হচ্ছে এটা যে মারহাবা তো খাদিমুল হারমাইন শরীফের, বাকি অনেকগুলিতে বাড়াবাড়ি রয়েছে, তো আল্লাহ বুঝার জন্য তৌফিক দান করে। কিন্তু কথা হচ্ছে যে মারহাবা, আমাদের অন্তর প্রশস্ত আপনার জন্য, আমাদের বাড়ি ঘর সবার প্রশস্ত আপনার জন্য, মারহাবা বললেন। তাহলে মারহাবা শব্দটি আরবি, খুব প্রাচীন আরবি, মা জার আল এবাদো সেই অন আফজাল মিন নবী জারানির ইয়ম, কোন বান্দার জিয়ারত হয়নি নবীর চাইতে উত্তম জিয়ারত। নবী করিম সাল্লাল্লাহু আমার বাড়ি আজকে জিয়ারত করেছেন, আমার বাড়ি এর চাইতে ভাগ্যবান আমি জীবনে হয়নি, আর এর চাইতে ভালো মেহমান আমি জীবনে আর কোনোদিন পাইনি, এত খুশি হয়েছেন সাহাবি রাজি আল্লাহ তাআলা আনসার। এই জন্য তো আল্লাহ তাদেরকে আনসার বলেছেন, সাহায্যকারী বলেছেন, দিনের কেমন সাহায্য করেছেন, রাসূলের কেমন সাহায্য করেছেন। আল্লাহ কাতিরবা তাও বেকার বে নাখলা, তিনি তাড়াতাড়ি করে মশকটাকে ঝুলিয়ে দিলেন, একটু খেজুরের কিছু ছিল, একটু গাছ টাছ কিছু ছিল, ওয়ান্তা লাকা ফাজা আম বে ইসকেন, তাড়াতাড়ি গিয়ে খেজুরের বাগান, আনসারিদের খেজুর বাগান ছিল, খেজুরের বাগান থেকে তিনি একটা খেজুরের কি বলবেন, হ্যাঁ কাঁদি বলেন, কাঁদি বলেন না, আর কলারটাকে কি বলেন, কলার গুলো কি কি বলেন, পুরোটাই কলার কান্দি বলে, ঠিক বলেছেন, তো পুরো একটা খেজুরের কান্দিকে কেটে নিয়ে চলে আসলেন। নবী বলেন কি করলে পুরোটা কেন কেটে নিয়ে আসে, আলা কোনটা ইস্তানা এটা, কয়েকটা খেজুর তুমি কোনোরকম কুড়িয়ে নিয়ে চলে আসতে, ইস্তানার মানে কুড়িয়ে নেওয়া হয়, হ্যাঁ আমরা আম কুড়াই আমের দেশে, ওই রকম খেজুর নিচে পড়ে আসছে সেগুলি কুড়িয়ে নিয়ে চলে আসতে, অতটা পেড়ে নিয়ে বেছে বেছে কয়েকটা খেজুর পেড়ে নিয়ে চলে আসতে, গোটা কান্দিটাকে কেটেই কেন নিয়ে চলে আসতে, পরে কাজ দিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন, ফাকা আলা বল আহবাবতু আন তাকুনু আল্লাযিনা তাখতারুনা আলা আয়ুনকুম, আমি চাইলাম যে আমি বেছে বেছে নিয়ে আসবো, না আমি কেন বেছে নিয়ে আসবো, গোটা কাঁদিটা নিয়ে আসলাম, আমি এই কথাই ভালোবাসি যে আপনি বেছে বেছে খাবেন, বাকি যেটা থাকবে থেকে যাবে, আপনি যেটা ভালো মনে করবেন সেটা খাবেন, আপনারা খাবেন, আর আমি যদি নিয়ে আসি বেছে, তো আমার মন মতো হয়তো ভালো মনে করে নিয়ে আসলাম, সেটা ভালো নাও তো হতে পারে, ভালোটা গা খেয়ে থেকে যেতে পারে, সেটা কেন আমি করবো। তাই ইয়া রাসূলুল্লাহ আমি এটাই পছন্দ করলাম যে আপনারাই বেছে বেছে খাবেন। সুম্মা আখাযা শুফরাতা, শুধু তাই না যে খেজুর খাইয়ে বিদায় করে দিয়ে, হ্যাঁ খেজুর খাই শুধু বিদায় নেই, তাড়াতাড়ি করে ছুরি বের করছেন, ছোড়া বের করছেন, ফাকার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি ব্যাপার, ইয়া কল হালুক, খবরদার তুমি জবাই করবে করো, কিন্তু দুধওয়ালা বকরি জবাই করবে না, দুধদানকারী বকরি জবাই করবে না, অল হালুক, কারণ দুধ দান করা বকরি থাকলে কাজে আসবে, প্রতিদিন দুধ দিবে, তোমার ছেলেমেয়েরা খাবে, তোমাদের পরিবারের কাজে আসবে, ইয়াকল হালুব এটা খাসি বা ছাগল বা পাঠি জবাই করলো, ফাকালু খেলেন, রাসূলুল্লাহ খেলেন, আবু বকর খেলেন, ওমর খেলেন, নবী আল্লাহ তাআলা ফাকাল লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তখন বললেন, লা তুসআলুন্না আন হাযা ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন এই যে গোশত খেলে আবু বকর ওমর, এই আনসারি এই যে গোশত আমরা খেলাম তুমি খেলে এই সম্পর্কে, আর এই যে খেজুর খেলে, এই যে ঠান্ডা মিষ্টি পানি খেলে, তুমি পানি নিয়ে ঠান্ডা পানি, এই সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, তোমাদেরকে জিজ্ঞাসা করবেন, এত খিদার করে খাবার পেয়েছি ভাবতে পারি না আমরা যে জিজ্ঞাসা করবে, এই তো সারাদিনের পরে সন্ধ্যাবেলা যদি খাবার বাসি পেটে থাকেন, এরকম তো হয়ই না আজকালকার জামানায়। যদি এরকম হয় সকালে নাস্তা করেননি আর দুপুরে বেলা দুটার সময় খাবার পেয়েছেন, এত ক্ষীরা সেই সময় খাবার, সেই সময় মনে থাকে যে আল্লাহ এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন, মনে থাকে এইরকম ইমান হইতে হবে আল্লাহ জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করবেন এই নিয়ামত সম্পর্কে, এই নিয়ামত খেয়েছিলে এর কি শুকরিয়া আদায় করেছো, তুমি কি হক আদায় জোহর নামাজ পড়েছো, রাত্রে তো খেলে বিরিয়ানি খেলে ভোজন নামাজ পড়েছো। অনেক দিনদার মানুষ আমার কাছে অভিযোগ আসছে, বড় আফসোস লাগছে, অনেক দিনদার মানুষ এখানে সার সেন্টার আসেন আর ফজর উঠতে কষ্ট হয়, গরিব আসতে তাকে বন্ধ করে দিয়ে শুয়ে থেকে যান, কেন হবে এরকম, কেন হবে, জবাব দিতে হবে না, রাত্রে খেলেন খুব করে আর ফজর উঠতে পারলেন না, আল্লাহ শুকরিয়া আদায় করলেন, এ নিয়ামত সম্পর্কে জবাবদিহি করতে হবে। আখরাজা কুম বুয়ুতিকুমুল জু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উমারকে বললেন যে তোমাদেরকে তোমাদের বাড়ি থেকে বের করে নিয়ে এসেছিল তোমাদের খিদা, আলাম তারজু, ফিরে যেতে হয়নি খালি পেটে, হাত্তা আসাবতুম হাজা, খেজুরও খেতে পেলে, পানিও খেতে পেলে আর গোস্তও খেতে পেলে, ফাহাজা মিনান নাঈম, এই হচ্ছে নাঈম যে নিয়ামতের কথা আল্লাহ পাক কোরআনুল করিমে উল্লেখ করে সূরা তাকাসুরে সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, হাদিস মুসলিম শরীফে রয়েছে। সময় যথেষ্ট হয়ে গেছে, এখান থেকে শেষ করে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন, ফরজ ইবাদত বন্দেগী আদায় করার তৌফিক দান করেন, সুন্নাত আদায় করার যেন তৌফিক দান করেন, প্রত্যেকে নেকির কাজে আমাদেরকে অংশ নেওয়ার যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অতীতের ভুল ত্রুটি গুনাহ খাতা যেন মাফ করে দেন, আমাদের গাফিলতি যেন দূর করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি জীবনে যেন আমাদেরকে সুখে রাখেন আর আখিরাতে যেন আমাদেরকে সুখী করেন। আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।